الله وبركاته افطاري كامبي আজকের দর্শে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিদআত মুসলিমদের মাঝে বিদআত বেশ ব্যাপক আকার ধারণ করেছে সুন্নাহর জায়গা দখল করেছে বিদআত যেখানে কথা ছিল যে মুসলমানরা সুন্নাহর অনুসারী হবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাহর অনুসরণ করবে সেখানে সুন্নাতের অনুসরণ না করে বিদআত রচনা করে নিত্য নতুন আমল ইসলামে তারা আবিষ্কার করেছে এবং সেটাকেই ইসলাম মনে করেছে যেটা ইসলাম নয় অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন ওমা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের পথে করবে আর মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে মুমিন কারা সাহাবাদের পথ সাহাবাদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তারা যেদিকে যেতে চায় তাদেরকে সেদিকে সহজ করে দেবো তাদেরকে সেদিকে ছেড়ে দেবো খাল্লে বাল্লে যা কিন্তু নুসলিহি জাহান্নাম তাকে জাহান্নামে দেব আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট ঠিকানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শুরু করতেন তখন বলতেন ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে শ্রেষ্ঠ কথা হল আল্লাহর কিতাব আর সব থেকে শ্রেষ্ঠ পথ নির্দেশ হল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথ নির্দেশ আর তারপরেই বলতেন ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআ প্রত্যেক নব কাজ নবরচিত কাজ বিদআত ওয়াকুল্লু বিদআতিন দালালা আর প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামের পথ বিদআত নব আবিষ্কৃত ইসলামে নব আবিষ্কৃত জিনিস কাজই হল বিদআত দুনিয়ার আবিষ্কারকে বিদআত বলা হয় না আপনার এই মাইক্রোফোন এই ক্যামেরা এই যে লাইট এগুলো বিদআত না এগুলো দুনিয়ার কাজ দুনিয়ার আবিষ্কার দিনের ভিতরে যেগুলো আবিষ্কার করবে যেগুলো ছিল না যার কোন দলিল নেই যার কোন সহি দলিল নেই সেটাই হচ্ছে বিদআত চাল সে চাহারাম মিলাদ সবে বরাত সবে মেরাজ মহরম ইত্যাদি এই যে নতুন নতুন আবিষ্কার মুসলমানরা পালন করে থাকে এবং তারই মাধ্যমে আনন্দ উৎসব করে থাকে যার কোন দলিল নেই তা হল বিদআত এগুলো শরীয়ত মনে করে করা হয় সেগুলো হল বিদআত এই বিদআত রচনা করা বিদআত খুবই খারাপ জিনিস বিদআতে হাসানা সাইয়া বলে কিছু নেই ভালো বিদআত খারাপ বিদআত বলে কিছু নেই যেখানে বলা হয় যে না যে কাজে লোক মাঝে লোকদেরকে খাওয়ানো হয় মিলাদে লোক মাঝে লোকদেরকে খাওয়ানো হয় দুটো কথা শোনানো হয় এটা বিদআত না এটা ভালো বিদআত হাসানা বিদআত ভাই যেটা খারাপ সেটা খারাপ খারাপে আবার ভালো মন্দ কি আছে যেটা পচা সেটা পচা এটা ভালো পচা এটা খারাপ পচা এটা কি বলা হয় নাকি না কুল্ল বিদআতিন দালালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্ল বিদআত সমস্ত রকমের বিদআত হচ্ছে ভ্রষ্টতা বিদআত যদি কেউ পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ তার উপরে লানত হোক অভিশাপ হোক যে আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করে অন্যের উদ্দেশ্যে যবেহ করে লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ আল্লাহ তাকে অভিশাপ করে লানত করে যে জমির আইল বা জমির আলচিহ্ন জমির যে চিহ্ন সরিয়ে দেয় যে অপরের জমি দাবিয়ে নেয় লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাই যে তার নিজের মা বাপকে অভিশাপ করে তার উপরে আল্লাহর অভিশাপ ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসান যে ব্যক্তি কোন বিদাতিকে আশ্রয় দেয় বিদাতিকে প্রশ্রয় দেয় আল্লাহর তার উপরে আল্লাহর লানত জানেন কেয়ামতের দিনে পঞ্চাশ হাজার বছরের দিন সূর্য কত কাছে আসবে কত পিপাসা লাগবে মানুষকে এই সারাদিন পনেরো ঘন্টা রোজা রেখে কত পেঁয়াজ লাগছে কেয়ামতের দিনে প্রচন্ড পিপাসা সেই পিপাসার পানি দরকার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাউজে কওসরে পানি পান করাবেন নিজের হাতে পানি পান করাবেন উম্মতিকে। এক শ্রেণীর উম্মতি আসবে কাছে, ফেরেশতারা তাদেরকে ভাগাবেন, ভেঙে যাও, সরে যাও, সরে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তিনি বলবেন যে ফেরেশতারা ওদেরকে ভাগাচ্ছ কেন, ওদেরকে তাড়াচ্ছ কেন, ওরা তো আমারই উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, সহকান সহকান লিমা আহদাসু বাদা, ওরা দূর হোক, ওরা দূর হোক, আপনি জানেন না যে আপনার চলে আসার পর, আপনার তিরোধানের পর এরা কি কি নতুন আবিষ্কার করেছিল, দিনের মধ্যে নতুন আবিষ্কার করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোহকান সোহকান লাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, কেন, যেহেতু তারা দিনে নব আবিষ্কার করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমার এই দিনের ব্যাপারে কিছু নতুন আবিষ্কার করবে যাতে আমাদের কোন নির্দেশ নেই, তা হচ্ছে বর্জনীয়, তা হচ্ছে প্রত্যাখ্যাত। অন্য এক হাদিসে, অন্য এক রায়াত রেওয়ায়েতে আছে, মান আমিলা আমালান লাইসা ফিহি লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন আমল করবে যার উপরে আমাদের কোন নির্দেশ নেই, তা হচ্ছে বর্জনীয়, প্রত্যাখ্যাত, তা পালন করা যাবে না, মানা যাবে না। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কোন নির্দেশ নেই করতে হবে, সেখানে কোন ইবাদত করা যাবে না, নতুন ভাবে কোন ইবাদত রচনা করা যাবে না, নতুন ভাবে কোন আমল, যাকে ইবাদত বলা হয়, রচনা করা যাবে না। দিনের মাঝে, দিন যেহেতু পরিপূর্ণ, আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এই বলে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আর নিয়ামত আমি তোমার পরিপূর্ণ করে দিয়েছি, আর দিন ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করেছি। নিয়ামত, ইসলাম হচ্ছে নিয়ামত, ইসলাম হচ্ছে একটা সম্পদ, সেই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আমাদের তার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। সেই নিয়ামত যেটা পরিপূর্ণ নিয়ামত, তার মাঝে আবার বাড়তি করার কোনো সুযোগ থাকতে পারে না, কেউ বাড়তি করে দেবে এটা হতে পারে না। সুতরাং আমরা বুঝতে পারছি ইসলাম হচ্ছে পরিপূর্ণ, সেখানে সংযোজন করার কোনো উপায় নেই, সেখানে বাড়তি কাজ ভরে দেওয়ার কোনো উপায় নেই। দিন মনে করে বিদাতীরা বিদাত রচনা করে, আর এই জন্যই শয়তানের কাছে বিদাত বেশি প্রিয় না পাপ বেশি প্রিয়, বিদাত বেশি প্রিয়। পাপ যে মদ খায়, যে সুদ খায়, যে ব্যভিচার করে, এটা বেশি পছন্দনীয় নয় শয়তানের কাছে। যারা এই শ্রেণীর বিদাত করে, এই বিদাতীদের বিদাত আমল হচ্ছে শয়তানের কাছে বেশি পছন্দনীয়। কেন, পাপ যে করে সে পাপ জেনেই করে, কিন্তু যে বিদাত করে সে মনে করে আমি দিন করছি, আমি ইসলাম পালন করছি, আমি ইবাদত করছি, তাই সেখান থেকে তওবা করার সুযোগ হয় না। কিন্তু পাপ করার পরে মানুষের তওবা করার সুযোগ হয়, তৌফিক লাভ হয়, বিদাতীদের তওবা করার সুযোগ খুবই কম। এই জন্য বিদাত বেড়ে চলেছে, বিদাত দেশে দেশে সব জায়গাতেই বিদাতে ছড়াছড়ি, যেখানে যাবেন সেখানেই ছড়াছড়ি, যে যে গ্রামে যাবেন, যে শহরে যাবেন, মাজারে ছড়াছড়ি, সেখানে চাদর চড়ানোর ছড়াছড়ি, সেখানে ফুলদানি আর সেখানে ফুলের তোড়া আর মোমবাতি জ্বালানোর ছড়াছড়ি, মুসলমানরা সামান্য দেখা দেখি এই বিদাত বিদাতের প্রসার করে চলেছে। আর সেই সাথে মিলাদ, আজ রমজানে ঘরে ঘরে ঘরে ঘরে মিলাদ চলছে, রমজানে ঘরে ঘরে খতম দিচ্ছে, কেউ খতম দিচ্ছে যে হুজুরকে ডেকে নিয়ে এসে ভাড়া করে সে খতম বক্সে দিচ্ছে, সব বিদাত। এই বিদাতগুলো বেড়ে চলেছে, আর বিদাতের বাহন হচ্ছে মোরগ, বিদাতের বাহন হচ্ছে মোরগ, মোরগের পিঠে বিদাত আছে। হুজুরদেরকে মোরগ খাওয়ান, হুজুররা আপনার বাড়িতে মিলাদ করে যাবে, হুজুররা আপনার বাড়িতে কোরআন খতম করে যাবে, হুজুররা আপনার বাড়ি বন্ধ করে যাবে। বাড়ি বন্ধ করে না বাংলাদেশে, চার কোণে ওই মাটির ঘর আর কি পুঁতে সিঁদুর লাগিয়ে আর কি করে কি করে ঘর বন্ধ করে, ঘরের চারিদিক খোলা আর হুজুর এসে ঘর বন্ধ করে যান, এ হচ্ছে বিদাত। বিভিন্ন বিদাত আছে, এই বিদাত করে করে বিদাত করে করে বিদাতীরা মনে করছে আমাদের দিনটাই হচ্ছে দিন, দিন আসল দিন। যখনই কোন সুন্নতের কথা বলতে যাবেন তখন তারা মশকরা করে ঠাট্টা করে ওয়াহাবি আর বিদাত, উল্টে তাদেরকে বিদাত বলবে। বিদাতি কে যখন বিদাতি বলবেন তখন সে উল্টে আপনাকে বিদাতি বলবে, যেমন মাতালকে মাতাল বললে ঘুরে আপনাকেই মাতাল বলে, সেই অবস্থা অবস্থা এমন হয়েছে যে বিদাত ছেয়ে গেছে দেশে, সবাই সে বিদাতকে দিন মনে করতে শিখেছে। কিন্তু আমাদের উচিত হবে কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সব সময় যে কাজই আমাদের সামনে আসবে আমরা তার দলিল জানব, কোন দলিল আছে না নেই, যদি দলিল না থাকে তাহলে সেটা বিদাত আমরা করব না, আমরা বর্জন করব, আমরা তর্ক করব না, যদি দলিল পাই করব, দলিল না পাই করব না, এই হচ্ছে আমাদের কাজ এবং এটাই হবে আমাদের উচিত। আমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হয়ে থাকি, তাহলে আমাদের উচিত হবে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আসলে কার আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করলো। সুতরাং রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আনয়ন করেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। এইভাবে আমরা আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুসরণ করব এবং সর্বপ্রকার নব আবিষ্কার থেকে দূরে থাকব, বিঘাত থেকে দূরে থাকব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সুন্নার অনুসারী হতে পারি, সুন্নাহ পন্থী হতে পারি, সুন্নি আসল সুন্নি হতে পারি, সিন্নি সুন্নি না, এক প্রকার সুন্নি আছে যারা নিজেকে সুন্নি বলে দাবি করে তারা সিন্নিওয়ালা সুন্নি, এই সিন্নি সুন্নি হয়ে কোনো লাভ নেই, আসল সুন্নি হতে হবে, সুন্নার অনুসারী হতে হবে, বিঘাত থেকে দূরে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহ। মিয়া উসনাইন সিদ্দিন 162 মাশাআল্লাহ। মিয়া তিন ও আশারা 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 210 202 মেথেন ও ইসনে, মেথেন ও ইসনে 202 202 তিয়াহাদ আল্লামা ভি নাইনটি থ্রি সালাসাওয়াতি সহন তিরানব্বে কাছে থেকে দূরে রও তুমি Yes.